والصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا. الدنيا تابت كافر دركت شباب چلو اتا যে তাদের সামনে সত্য স্পষ্ট হওয়ার পরেও এটাকে গ্রহণ করতে পারেনি, এর একটা কারণ আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করেছে। লাকাদ ইস্তাকবারু ফি আনফুসিহিম, তারা নিজেরা নিজেদের কাছে অনেক বড় হিসাবে কল্পনা করেছে নিজেদেরকে। ওয়াতাউ উতুওয়ান কাবীরা, তারা উদ্দত্তের সীমা ছাড়িয়ে গেছে। এই জন্য আমি আলাইহিস সালাতু ওয়াসালামের সাধারণ অনুসারী আল্লাহ তাআলা সর্বযুগে প্রাথমিকভাবে সাধারণ অনুসারী রেখেছেন কাদেরকে, যাদের মধ্যে দুনিয়ার এই ইগো নেই, দুর্বল শ্রেণীদেরকে, যাদের মধ্যে এই অহংবোধটা ছিল না। স্বাভাবিকভাবে দুনিয়ার প্রাচুর্য, শক্তি সামর্থ্য, অর্থ সম্পদ যাদের কম, এদের মধ্যে ওই অহমিকাটা কি থাকে, কম থাকে। এই জন্য সত্য পরিষ্কার হওয়ার পরে, সত্যকে গ্রহণ করে এর সামনে নমনীয় হলে, এর সামনে নত হলে নিজেদের বড় কোনো কিছু ছুটতেছে না তাদের, এই জন্য তারা সত্যটাকে গ্রহণ করে নেয়। আর যারা সমাজে প্রতিষ্ঠিত, কোরআনে কারিমে প্রত্যেক নবীদের ব্যাপারে বলা হয়েছে কল আল মালা উল্লাযীনা কাফারু মিন কওমিহিম, তাদের সম্প্রদায়ের মধ্যে যারা মালা ছিল। মালা শব্দের অর্থ হইল আরবিতে পূর্ণ করা, মানে যাদের মাধ্যমে কোনো মজলিস পরিপূর্ণতা লাভ করত, তারা কোথাও না থাকলে সেটা কি শূন্য। আফগানিস্তানকে আমেরিকা সমর্থন দেয় না, এই জন্য এরা মানে সমৃদ্ধ না, শূন্য। যাদের উপস্থিতিতে সব কিছু সমৃদ্ধ হয়, আর যাদের অনুপস্থিতিতে কী দেখা যায়, শূন্যতা দেখা যায়। এদেরকে কী বলে, মালা। একটা দেশের মধ্যে, একটা গ্রামের মধ্যে, একটা ঘরের মধ্যে মালা শ্রেণী একটা আছে। যখন নাকি নতুন কোনো একটা সত্য আল্লাহর পক্ষ থেকে, আগে তো নিজেদের সমাজ ব্যবস্থা বা নিজেদের বোধ বিশ্বাস সব কিছুই ছিল কুফুরি, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন সত্যের আসলো, বাণী আসলো, সত্য আসলো, তখন তাদের নিজেদের ব্যবস্থার সাথে এর সংঘর্ষই হয়েছে। মালা যারা পূর্বের সমাজটাকে পরিপূর্ণ করে রেখেছিল, তাদের সাথে সরাসরি এর সংঘর্ষ হয়ে গেল। তখন তারা কী অজুহাত দেখিয়েছে যে লাউকানা হা উলা হাযা খাইরান মা সাবাকুনা ইলাইহি, কারণ সে সরাসরি এমন না, আমার একটু হাজা না কেমন জানি, মানে মা সাবাকুনা ইলাইহি, যে তাদের এই বিষয়ের মধ্যে যদি কল্যাণ থাকতো, নবীরা যে বিষয়টা নিয়ে এসেছে এর মধ্যে যদি কোনো ভালো থাকতো, তাহলে এই নিম্ন শ্রেণীর লোকগুলো আমাদের আগে সেই বিষয়গুলি গ্রহণ করতে পারতো না। কারণ ভালো গ্রহণের জন্য, উন্নত অবস্থার জন্য আমরা হইলাম রেজিস্ট্রেশন প্রাপ্ত, মানে ভালো আমাদের জন্য কি, আমাদের সাথে উৎপ্রোতভাবে জড়িত। আমরা যেদিকে যাব ভালো সেদিকে যাবে, হকটা সেদিকে, হকের সাথে নিজেরা কীভাবে আবর্তিত হবে সেটা না। তারা ভেবেছে হকটা নিজেদের কুক্ষিগত বিষয়, তারা যেদিকে যাবে হক কি সেদিকে যাবে। লাউকানা খাইরাম মা সাবাকুনা ইলাইহি, এই বিষয়গুলি যদি সঠিক হতো, তাহলে এই নিম্ন শ্রেণীর লোকেরা আমাদের আগে এগুলিকে গ্রহণ করতে পারতো না। নবীদেরকেও বলেছে তুমি দাবি করতেছো তুমি উন্নত আদর্শ নিয়ে এসেছো, মা নারাকা ইল্লাত্তাবাআকা আল্লাযীনাহুম আরাযিলুনা বাদিয়ার রায়, আমরা তো দেখছি তোমার অনুসারী বাহ্যিক দৃষ্টিতে যারা আমাদের মধ্যে নিম্ন শ্রেণীর, তারা ভুখানাঙ্গা খেতে পায় না, এরা শুধু ওই আসলে কোনো চাকরি বাকরি নাই, কোনো ধরনের কাজকর্ম নাই, বেকার সমস্যা, এই কারণে এই সমস্ত জঙ্গিবাদে তারা কি হয়, অনুপ্রাণিত। এই সমস্ত লোকদের কথা শুনে আখেরাতের চিন্তায় পাগল হয়, দুনিয়া তো নাই এই কারণে। এই ঘটনাটা বর্তমান সময়ে না, মানে চিরাচরিত একটা ঘটনা। এটা কিছু ব্যক্তি এমন আছে যে হক সত্য এটাকে নিজেদের জন্য কি মনে করে, জাতি বিষয়, তাদের এগুলো নিজেদের কুক্ষিগত বিষয় মনে করে, আমরা যেদিকে যাবো সত্য সেটা, আমাদের বাইরে কোনো সত্য থাকতে পারে না। এই একটা অহমিকা নিয়ে যখন থাকে, তখন তাদের দ্বারা আর সত্য গ্রহণ সম্ভব হয় না, তারা পড়ে থাকে। ব্যক্তিগতভাবে অনেকে জাহিলিয়তে বা দিন বুঝার আগে এমন অবস্থা থাকতে পারে যে সে সর্বক্ষেত্রেই ফার্স্ট হওয়া, সর্বক্ষেত্রেই অগ্রসর থাকা, সর্বক্ষেত্রেই সবার উপরে থাকা, এর কি ছিল একটা প্রবণতা ছিল, অথবা আল্লাহ তাআলা তাকে বাস্তবে সেই যোগ্যতাটাও কী করেছিলেন, দিয়েছিলেন। দিনের পথে আসার পরে সে যদি নিজেদের ওই শক্তিটাকে দিনের সামনে, ইসলামের অর্থ কী, সম্পূর্ণভাবে সমর্পিত হয়ে যায়, এখন যদি সে প্রকৃত অর্থে নিজের ওই সম্পূর্ণ শক্তিটাকে পরিপূর্ণ সমর্পিত করে সে নিজে ফার্স্ট হওয়ার চিন্তা করে, ফার্স্ট হওয়ার চিন্তার, নিজের সবচেয়ে অগ্রসর হওয়ার চিন্তার এখানে রূপ হতে পারে দুইটা। একটা হলো যে ফার্স্ট হবে মানে আমি আল্লাহর নিকটে ফার্স্ট হব, দুনিয়ার কেউ আমার এই ফার্স্ট হওয়া দেখুক আর না দেখুক, এটা একটা কিন্তু ফার্স্ট হওয়ার চিন্তা। আগে যদি ফার্স্ট হওয়ার চিন্তা থেকে থাকে, এখন ওই চিন্তাটা যদি কনভার্ট হয়ে এই পর্যায়ে আসে যে আমার ফার্স্ট হব কার নিকট, আল্লাহর নিকট, তাহলে তার চিন্তাটা হবে কি যে কোথাও যদি বিষয়টা এমন দেখা যায় যে আমি গোপন হয়ে যাওয়ার কারণে, গোপন হয়ে যাওয়ার দ্বারা আমার মর্যাদাটা কি হয় বাড়ে, তখন সে নিজে কি হয়ে যাবে, গোপন হয়ে যাবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন বাহাদুর সাহসী ব্যক্তি ছিলেন, তাহলে তার কথা কি মেনমেনে ছিল? আল্লাহ তাআলা কোরআনে কারিমের এক আয়াতের মধ্যে বলেছেন, হে লোক সকল, তোমরা তোমাদের আওয়াজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের চেয়ে কি করো না, উঁচু করো না, আশঙ্কা আছে এর ফলে তোমাদের সব আমল কি হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে আর তুমি টেরো পাবে না, মানে বেঈমান হয়ে যাবে, তুমি টেরো পাবে না এই বেয়াদবির কারণে। এটা একটা বেয়াদবি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপর আওয়াজ উঁচু হয়ে যাওয়া। উমর রাদিয়াল্লাহু তাআলার মতো এই বীর বাহাদুর ব্যক্তির অবস্থাটা এমন হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে যখন কথা বলতেন দ্বিতীয়বার জিজ্ঞেস করতে হতো কি বলেছে উমর, মানে এই পরিমাণ মেনমেনে, এই পরিমাণ ভীত হয়ে পড়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। একবার উমর রাদিয়াল্লাহু তাআলা চলতেছেন, সাহাবায়ে কেরামের কিছু বা অন্যান্য লোকজন ওনার পিছনে চলতেছেন, হঠাৎ পিছনে ফিরে তিনি তাকিয়েছেন, সবাই ঝট করে বসে গেছে, মানে ভয়ে কেন তাকালো, মানে প্রভাব রূপটা এই পর্যায়ের ছিল। সেই উমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামনে কথা যখন বলেন তখন কি মেনমেনা নেই, আবার জিজ্ঞেস করতে হয় কি বলেছে, সেই ভয়। আসলে কেউ যদি এই প্রবণতাটা থাকে যে আল্লাহর জন্য ওইভাবে আমি আগে যেমন একদিক দিয়ে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা এই ক্ষেত্রে একটা মানে আমাদের জন্য একটা বুঝার মতো একটা মানে সুন্দর পয়েন্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ আঘাত দিয়েছেন তিনি। রাসূল বলেছেন, ওয়াহশী তুমি যদি আমার সামনে না আসতে পারো তাহলে এটা ভালো হয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাকে কি করেছিলেন, হত্যা করেছেন না ওহদে, সেই সময় ওয়াহশী তো আর ইসলাম গ্রহণ করে নেই, কারণ এক বারবারে আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আঘাতটা কি হয়ে যাবে, দিলের আঘাতটা তাজা হবে, এটা কারোর জন্যই তো কল্যাণকর হবে না। ওয়াহশী কি করছেন, চলে গেছেন, কি পরিমাণ ব্রেনি ছিল ওয়াহশী জানেন? তাহলে এই মধ্যে একটু ওনার ইয়াটা বলি, যদিও হাফসি গোলাম ছিল, তো উনি এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখান থেকে চলে গেছেন, সিরিয়াতে ছিলেন আর মদিনায় কখনো কি করেন নাই, আসেন নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এক সাহাবি, ওয়াহশী তো গোলাম ছিল, গোলাম ছিল না, এক সাহাবি সিরিয়াতে গেছে, প্রায় মানে ওনার বয়স যখন 23 বৎসর, ওই সাহাবির তখন বয়স কত, 23, তো ওনার চেহারা সম্পূর্ণটা ঢাকা না, সম্পূর্ণ ঢাকা না, ওই সাহাবিকে ঢাকা না, সাহাবি গিয়ে জিজ্ঞেস করছেন আমাকে চিনেন, ওয়াহশীকে কি জিজ্ঞেস করতেছে আমাকে চিনেন, পরে দেখে বলতেছে যে উমুকের ঘরে একটা বাচ্চা জন্মিছিল, এটা মানে ধাত্রী মায়ের কাছে আমাকে দিয়ে পাঠিয়েছিল, তার চেহারা সম্পূর্ণ কি ছিল, শরীর চেহারা পুরোটা ঢাকা ছিল, আমি পা দেখেছিলাম, জন্মের দিন একটা লোকের পা দেখছে 23 বৎসর আগে, অমুকের ঘরে জন্ম নিয়েছিল, অমুকের ঘরে আমাকে পাঠানো হয়েছিল তাকে দুধ পান করার জন্য, আমার মনে হচ্ছে তুমি সেই, এই পরিমাণ ব্রেনই ছিল ঠিকই। আসলে তিনি ওই ব্যক্তি কি জাহাজ জানিয়েছিল ওনার বাপের নাম, যাই হোক তিনি প্রতিজ্ঞা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় কষ্ট পেয়েছেন, আমি এমন কোনো একটা কাজ করব যে কাজের দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। সন্তুষ্ট বলতে কি, শুধু দেখার মতো সন্তুষ্ট, ভণ্ড নবুয়তের দাবিদারদের দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ মানসিক বিপর্যস্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা 10 বৎসরের যুদ্ধে দুই পক্ষ মিলে 1000-এর মতো কি হয়েছে, নিহত হয়েছে, কাফের মুসলমান দুই পক্ষ মিলে মুসলমান 300-এর মতো নিহত হয়েছে পুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বৎসরের যুদ্ধে। আর সেই মুসাইলামা কাযযাবের বিরুদ্ধে যুদ্ধে, এক যুদ্ধে ইয়ামামার যুদ্ধে 1400 মুসলমান শহীদ হয়েছে, তার এই ইয়াটা কি পরিমাণ মারাত্মক ছিল ফিতনাটা, মুসাইলামা কাযযাবের ফিতনাটা, সেই মুসাইলামা কাযযাবকে হত্যা করছে কে, ওয়াহশী। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানসিক প্রশান্তির কত বড় কারণ হয়েছেন তিনি দুনিয়ার মধ্যে, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের মধ্যে চাচার স্মরণে একটা কি ছিল, ক্ষত ছিল, কিন্তু হাশরের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তাকে তার প্রতি এই সন্তুষ্টিটা প্রকাশ করবেন না। একটা বাপের মানে একটা কাজের মতো কাজ করেছে, এত বড় একটা ফিতনার মূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এত বড় একটা শত্রুকে তুমি কী করেছো, হত্যা করেছো, সে কিন্তু প্রতিকার করেছে। শুধু দুনিয়ার দৃষ্টিতে, দুনিয়ার ক্ষুদ্র জীবনের দৃষ্টিতে দেখলে তো আমরা বলবো তো রাসূল সাল্লাল্লাহু তার এই এটা দেখেন নাই। আসলে কি দুনিয়ার দৃষ্টিতে হায়াতটা শেষ, প্রকৃত জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মনের প্রশান্তির কত বড় একটা কাজ সে করে দিয়েছে। সেই কালিমাটা আর থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মনের মধ্যে, তার ব্যাপারে যে একটা ইয়া ছিল, কষ্ট ছিল, এটা থাকবে। আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন, এটা তো মানবিক কারণে দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কষ্ট পেয়েছেন, সেটা তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হয়েছেন, বড় মর্যাদাশীল হয়েছেন। আক্রামানি আল্লাহ আক্রামাহুল্লাহু বিয়াদি ওয়ালাম ইউহিন্নি বিয়াদিহি, সাহাবায়ে কেরামের ইয়া ছিল একটা যে আল্লাহ তাআলা আমাকে আমার হাত দিয়ে তাকে সম্মানিত করেছেন, তার হাত দিয়ে আমাকে কি করেন নাই, লাঞ্ছিত করেন নাই। এক সাহাবি আরেক সাহাবির পিতাকে হত্যা করেছে জাহিলিয়তে কুফরি অবস্থায়, তখন তিরস্কার করতেছে তুমি তো আমার বাপকে মারছো, তখন বলতেছে যে তুমি আমাকে তিরস্কার করতেছ যে আমার হাত দ্বারা আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন, কারণ সে তো শহীদ হয়েছে, আমি তো কুফরি অবস্থায় তাকে হত্যা করেছি। আক্রামাহুল্লাহু বিয়াদি, আমার হাত দিয়ে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন, সে শহীদ হয়েছে। ওয়ালাম ইউহিন্নি বিয়াদিহি, তার হাত দা আমাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করে জাহান্নামী বানান নাই, কারণ সেই সময় যদি আমি পরাজিত হতাম, আমার বাপ জয়ী হতো, আমি তো লাঞ্ছিত জাহান্নামী হয়ে যেতাম, এই কারণে আমাকে তিরস্কার করতেছ। আসলে তো বিষয়টা এই, আখেরাতের হিসাবে তিনি কি হিসাবটা চুকিয়ে দেননি? আসলে ইসলামের মধ্যে আশাটা, এটা যদি প্রকৃত অর্থে দুনিয়া বিযোগ্যতা সম্পন্নরা ওই অর্থে আসে যে হ্যাঁ, যেমন আমি কুফুরের মধ্যে, জাহিলিয়তের মধ্যে, যখন মূর্খতার মধ্যে ইসলাম থেকে দূরে থাকার অবস্থায় আমি সব ক্ষেত্রে ফার্স্ট থাকার চেষ্টা করেছি, ইসলামের আদর্শের ক্ষেত্রে নিবেদিত হয়ে আমি সেইভাবে ফার্স্ট হব, মানে সত্যি যথার্থ দুনিয়ার কাউকে দেখানোর জন্য না, দুনিয়ার হিসাবে বড় হওয়ার জন্য না, এটা তো ভালো, এটা ভালো না বরং এটা কি কাম্য। খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম, মূর্খ যুগে যে কি ছিল শ্রেষ্ঠ ছিল সে ইসলামের মধ্যে কী হবে, শ্রেষ্ঠ হবে। সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে ধমক দিয়েছিলেন, আ জব্বারুন ফিল জাহিলিয়া খাওয়ারুন ফিল ইসলাম, জাহিলিয়াতের ব্যাপারে তুমি কি ছিলে, শক্তিশালী ছিলে, শক্তিশালী ভূমিকা পালন করতে সর্বক্ষেত্রে, আর ইসলামের মধ্যে এসে নমনীয় অবস্থা, ওই যে মুরতাদদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, তাহলে সেই গুণটা এটা আসলে কাম্য একটা পর্যায় পর্যন্ত, ইসলামের খেদমতে নিবেদিত হওয়া পর্যন্ত, যে সেখানে ফার্স্ট হয়েছে কি কিসের মাধ্যমে, এই কর্মগুলো এইভাবে করার মাধ্যমে। বাকি ইসলামে ফার্স্ট হওয়ার তরিকা তো ভিন্ন, এখানে আমি ফার্স্ট হওয়াটা দেখাবো কাকে, আল্লাহকে, আর সেখানে দেখাইতাম কাদেরকে, লোকদেরকে। এইভাবে যদি কেউ ফার্স্ট হয় তাহলে এটা কি কাম্য, আর যদি এই প্রবণতা থাকে যে হ্যাঁ কিসের মতো আমাকে ওই যে জাবালা ইবনে আইহাম, এই এক কবি ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে, কবি না গাসসানের কে ছিল সে বাদশাহ, জাবালা ইবনে আইহাম মানে হিরাক্লা বাদশাহ পক্ষ থেকে, গাসসান তো আরবের অঞ্চল, রোমের মানে রোমান এম্পায়ার, রোম সাম্রাজ্যের একটা অংশ হইল কি গাসসান, মানে আরবের অঞ্চলটা, এটার একটা বাদশাহ হতো রোমানদের পক্ষ থেকে। তো এই বাদশাহ সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় যে বাদশাহ ছিল তার নাম ছিল কি জাবালা ইবনে আইহাম, রোমেরই অঞ্চলটার বাদশাহ ছিল সে, সে মুসলিম হয়ে পড়ছে, কী হয়ে গেছে মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে ঘটনাটা সংক্ষেপ বলতেছি, তাওয়াফ করার জন্য এসেছে, হজের জন্য এসেছে, আর গাসসান বাদশার প্রভাবটা এত বেশি ছিল যে সমস্ত আরববাসী চিনত। এই জন্য মদিনার সে যখন হজের জন্য আসছে তো অলি গলিতে লুকে লুকারণ হয়ে গেছে, ঘরের ছাদে সুদে সব মানুষ উপরে উঠে দেখতেছে যে গাসসানের বাদশাহ কী করছে, এসেছে মুসলমান হয়েছে সে। তাহলে সে কেমন সুপরিচিত ছিল আর কেমন বড় ব্যক্তিত্ব ছিল, তো তফ করতেছে, তফরত অবস্থায় ফাজারা গোত্রের এক সাধারণ লোকের পায়ের পাড়া লেগে সে কী হয়ে গেছে, পড়ে গেছে, মানে তার কাপড়ের মধ্যে পায়ের পাড়া লেগেছে, সে কী হয়েছে, পড়ে গেছে, তো পড়ে গেছে। সে তো বাদশাহ, প্রতাপশালী একজন বাদশাহ, সে একজনের লোকদের একজন লোক এইভাবে চলবে যে তার গায়ে কাপড়ে পাড়া লাগবে সে পড়ে যাবে, ও সে উঠে উল্টে তারকে দিয়েছে এক থাপ্পড়, এমন জোরে দিয়েছে যে তার দাঁত পড়ে গেছে, এর বিচার গেছে উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে হয়তো তুমি তাকে সন্তুষ্ট করবে আর নতুবা তোমাকে সে এমন এক থাপ্পড় দিবে যে তোমার দাঁত পড়ে যাবে। সে বলতেছে আমি তো ভাবছিলাম যে ইসলাম আমাকে কী করেছে, সম্মানিত করেছে, তা আমার তো একজন সাধারণ ব্যক্তির মতো বানিয়ে দিল। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইসলামের বিচার এটাই, তুমি হয়তো তাকে সন্তুষ্ট করবে আর নতুবা তোমার উপর এই এসাস বর্তাবে। সে বলছে তাহলে আমাকে একদিনের সুযোগ দিন, মানে ভাবটা এমন যে একদিনের ভিতরে আমি তাকে সন্তুষ্ট করার কী করবো চেষ্টা করবো। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ঠিক আছে যাও। সে কী করছে রাতে রাতে ফলাইছে, হ্যাঁ কেউ আবার সেই গাছ নেই, তখন তো রোম সম্রাট তাকে পেয়ে আরো একেবারে আদর করে তাকে আরো শক্তি আগের চেয়ে রাজত্ব আরো বাড়িয়ে দিয়েছে, তার সুযোগ সুবিধা, তার স্বায়ত্ত শাসন আরো বাড়িয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে। দীর্ঘদিন পর সে এলাকায় কিছু মুসলিম গেছে, গিয়ে ভাবছে যে এত মুসলিম হয়ে পড়ছিল একবার দেখা দেখে যাই তার অবস্থা নাকি। গেছে গিয়ে দেখে তার দরবারের অবস্থা খুব জাঁকজমক। দরবার যখন উদ্বোধন হয় তখন অন্যান্য বিবরণ দিয়েছে, এর মধ্যে একটা বিবরণ তার দরবারে যে সুগন্ধি ছড়ানো হয় এর অবস্থাটা ছিল এমন যে নিষ্কম্বর চূর্ণ একটা পাত্রের মধ্যে নিয়ে আসে, একটা পাখি সে কী করে সুগন্ধি যুক্ত পানির মধ্যে কী দেয় টুপ দেয়, দিয়ে পরে নিষ্কম্বরের চূর্ণের মধ্যে সে ঘোরাঘুরি করে, পরে বাদশার মাথার উপরে যে মুকুট রাখার জায়গা আছে সেখানে গিয়ে বসে পাখি তার শরীর কী দেয় নাড়া দেয়। এইভাবে পুরো দরবারের মধ্যে ঘ্রাণ ছড়ায় পড়ে, এই মেষকম্বর ছড়ায় পড়ে, অন্যান্য বিষয়গুলির সাথে তার মানে জাঁকজমকটা এই পর্যায়ের ছিল। পরে সাহাবায়ে কেরামের এক জামাত গেছে, তখন সে যখন শুনছে যে মুসলিমদের এক জামাত সে তো ইসলাম গ্রহণ করেছিল, পরে ওই বিচারের ভয় এনে পালাই আসছে, ইসলামের তো আর ওই শত্রু হয়ে যায় নাই, তখন সে তাদেরকে মেহমানদারি করেছে, আপ্যায়ন করেছে। তখন খাবারের যখন জন্য যখন প্লেট নিয়ে আসছে স্বর্ণের এই প্লেট, তখন সাহাবায়ে কেরাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্বর্ণের প্লেটে বান্ডে খেতে কী করেছে নিষেধ করেছে। তখন সে বলতেছে যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম নিয়েছে সে অপরেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার উল্টা কথাও বলেছে একটা, মন ঠিক থাকলে খাবার যা যেখানে ইচ্ছা সেখানে খেতে পারো খাও। ওই কি রাসূল সাহেবের নামের সাথে সাথে সে কী পড়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছে। তখন তাদের একটা আশা জন্মেছে যে যেহেতু রাসূল সাহেবের প্রতি এখনও একটা কী আছে দুর্বলতা আছে, সে আবার ইসলাম কবুল করে কি নেয় কি না। তখন তারা বললো এই তুমি যেহেতু ইসলামের প্রতি এতটুকু দুর্বল এখনও আছো, তুমি ইসলাম গ্রহণ করে নিলে কী হয়। পরে বলছে আমি যে কাণ্ড ঘটিয়ে এসেছি এরপরে কি ইসলাম গ্রহণ করার কোনো আরও সুযোগ আছে? আরে তুমি কী করছো, একজন মানুষের দাঁত ফেলছো, অমুককে তমুককে হত্যা করে ফেলছে, তারপরে আবার তবা করেছে, এরপরে তার তবা কী হয়েছে গৃহীত হয়েছে। পরে সে কয়েকটা শর্ত দিয়েছে, কথা এখানে আরও অনেক লম্বা হয়েছে, সে কিছু কবিতা আবৃত্তি করেছে, একটা অংশ ছিল ইয়া লাইতানি লাম তালিদনি উম্মি, হায় আমার মা যদি আমাকে জন্মই না দিত, হায় আমি যদি একটা গোলাম হয়ে জন্ম নিতাম রবিআ অথবা মুদার আরবের কিছু গোত্র ওদের রাখাল হতাম, মানে আমি যদি আরবের ওই গোত্রে কী হতাম রাখাল থাকতাম, তারপরে ওই গোত্রের রাখালগুলিও তো আরবরা মুসলিম হয়েছে মুসলিম হয়ে গেছে, আমি সেই মুসলিমের অন্তর্ভুক্ত থাকতে পারতাম, মানে এমন কিছু করুণা মানে করুণ কিছু কবিতা সে তাদের সামনে পাঠ করছে। তখন বলছে যে হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করতে রাজি হয়েছি তিনটা শর্তে, একটা হইলো উমরের মৃত্যুর পর আমাকে কী দেবে রাজত্ব দেবে, আরেকটা হলো উমরের এই মেয়েকে আমার কাছে কী দিবে বিবাহ দিবে, আরেকটা কী শর্ত জানিয়েছিল আমি এখন নগদ ভুলে গেলাম, তারা কি এই গ্যারান্টি দিতে পারবে, এই গ্যারান্টি দিতে পারবে? তারা আর তাকে বলছে যে আমরা উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে কী করবো আলোচনা করবো, আর আর হয়নি এটা। উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে আলোচনা পরে অনেক হাদিয়া তোফা দিয়ে দিয়েছে, অনেক কিছু দিয়ে দিয়েছে তাদেরকে, এবং হাসান ইবনে সাবিত তাদের ওই পূর্বের যুগে কী করছিল কিছু ওনাদেরকে কী করছিল তাদের, তারা তো রাজবংশের ছিল, ওই রাজবংশের কিছু ইয়া করেছিল কবিতা তা দিয়ে তাদের প্রশংসা করেছিল, সেটার বিনিময় দেওয়া হয় নাই হাসান ইবনে সাবিতকে, সেটার জন্য কতগুলো উট দিয়ে দিয়েছিল, 100 না 150 উট দিয়ে দিয়েছে, আর বলছে যাও এগুলি হাসান ইবনে সাবিতকে দিয়ে দিও, যদি সে মৃত্যুবরণ করে থাকে তাহলে তার কবরের পাশে জবাই করে ফকির মিসকিনদেরকে খাওয়াই দিও, এই দিয়ে দিয়েছে। পরে আসছে ওনারা, হাসান ইবনে সাবিত তখন জীবিত ছিলেন, রাদিয়াল্লাহু আনহুর কাছে এই ঘটনা বলার পরে ওনারা বললেন যে তোমরা তারে মুসলিম বানিয়ে ফেলতে, এরপরে সে নিজেই বুঝতো যে আসলে রাজত্ব নেওয়ার সে সঠিক মুসলমান হলে সে নিজেই কী করতো বুঝতো রাজত্ব নেওয়ার সে উপযোগী কি উপযোগী না, আর উমরের মেয়ে এটা তো কোনো ম্যাটার না বিষয় না, একজন অত এত বড় ব্যক্তি ইসলাম গ্রহণ করবে উমর মেয়ে তার বিবাহ দেবে এটা সমস্যা কি, কিন্তু তার যেহেতু আল্লাহ তাআলার একটা ইয়ে আছে আল্লাহর আবার গায়রত আছে, কেউ যদি আল্লাহ তাআলার দিনের ব্যাপারে আল্লাহ তাআলার ইয়া হলো কি আনুলজিমু কুমুহা ওয়াং তুমলাহা কারিহুন, তোমরা ঘৃণা করতেছ আর আমি তুমি তোমাদেরকে এটাকে তুষামত করে জোর করে তোমাদেরকে দেবো না, আল্লাহ তো কারো কাছে ঠেকানা, তুমি না নিলে সারা পৃথিবীর সব প্রশংসাকারীদের প্রশংসা দ্বারা আল্লাহর রাজত্ব একটু বাড়ে, সব অবাধ্যতাকারী অবাধ্যতাকারীদের অবাধ্যতার দ্বারা আল্লাহর রাজত্বের মধ্যে কোনো কমতি আসে, আল্লাহ তাআলা তো গানি সমাদ অবজ্ঞা, এই জন্য আল্লাহ তাআলা ঠেকানা, সে অবজ্ঞা করে চলে গিয়েছে আল্লাহ তাআলা নেওয়ার ঠেকা আছে। পরবর্তীতে সাহাবায়ে কেরাম তার কাছে নিয়ে সংবাদ নিয়ে উমর রাদিয়াল্লাহু আনহু এই সংবাদ নিয়ে যাওয়ার আগেই তার কী হয়ে পড়ছে মৃত্যু হয়ে পড়েছে, সে আর ইসলাম গ্রহণ করতে পারে না। এখন আসলে এটা যদি এমন হয় যে সত্যের সামনে মাথা নত করতে গিয়া নিজের অহমিকাকে ঠিক রাখতে গিয়া সত্য গ্রহণের পথে কী হয়ে যায় বাধা হয়ে যায়, আর নিজের এই দুনিয়াবি জাকজমককে সে ঠিক রাখতে চায়, এটা তো অবশ্যই কি নিন্দনীয়। এই ব্যক্তিকে তো মাহরুমই করে দিল এই অবস্থাটা। এখানে বাস্তব দিনকে যদি সে বুঝতো তাহলে এখানে তার অগ্রসর হওয়ার ব্যবস্থা কী ছিল? মাথা আরও নোয়া দেওয়া, যে ইসলামের যে সাম্যতার বিধান আছে, যে আদল আছে, ইনসাফ আছে, যে প্রতিটা মুসলমানের সম্মান কি সমান সমান নয়, সে বাদশাহ হওয়ার কারণে কি সে আরেকজনের উপর কী করতে পারবে, অত্যাচার করতে পারবে, একজনকে দাঁত ভেঙে ফেলে দিতে পারবে? তার দাঁতের মূল্য আর একজন সাধারণ ব্যক্তির দাঁতের মূল্য কি আল্লাহ তাআলার কাছে কোনো ব্যবধান আছে না সমান? ইসলামের এই সমতাটা তো তার মেনে নেওয়া উচিত ছিল। যদি নিয়ে নিতে পারতো তাহলে তার মর্যাদাটা আল্লাহর কাছে কী হয়ে যেত, আরও বড় হয়ে যেত না? যার কুরবানিটা যত বড় হবে তার মর্যাদাটা তত কী হবে, বেশি হবে। আসলে এখন যারা অন্য ক্ষেত্রে ওই অগ্রসর থাকতে চায়, তারা যদি অগ্রসর নিজের ওই প্রবণতাটাকে কুরবানি দিতে পারে, তাহলে তার কুরবানিটা কী হবে, বড় হবে। অন্য ক্ষেত্রে যদি তার এই ধরনের বাস্তবে যোগ্যতাটা বড় থেকে থাকে, কথাটা আমি অনেকটা ছেড়ে গিয়েছি, যোগ্যতাটা বেশি থেকে থাকে বাস্তবে, আর এখানে আসার পরে সেই যোগ্যতাটাকে সে কী দেয়, কুরবানি দেয়, জলাঞ্জলি দেয়, তাহলে সে এইভাবে বড় মর্যাদাটা কী করতে পারে, পেতে পারে? এটা না যে সেখানে আমি অন্যের উপর কী ছিলাম, নেতৃত্ব দিতাম, এখানে আমি যদি নেতৃত্ব না দেই তাহলে আমি পিছনে পড়ে গেলাম, এই প্রবণতা নিয়ে আমার কী হতে হবে, নেতা হতে হবে। তাহলে আসলে সে বাহ্যিকভাবে নেতা হলেও আসলে দিনের জন্য যেহেতু তার কী আসে নাই, কুরবানি আসে নাই। আর ওই ধরনের নেতা যখন নেতৃত্ব যখন সে কেউ চেয়ে নেয়, তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য পায় এবং তার এই নেতৃত্বটা দিন হয়, সে ভাবে যে আমার দ্বারা দিনের কাজ হচ্ছে, কিন্তু আসলে এটা কী হয় না, দিন হয় না। তখন যদি বাহ্যিক দেখাওয়া যায় যে তার দ্বারা দিনের কাজ হচ্ছে, তাহলে এটা কোন পর্যায়ে গিয়ে পড়বে? ইন্নাল্লাহা ইউআইদু হাযা দীন বিররাজুলিল ফাজিরি, আল্লাহ তাআলা এই দিনের সহায়তা করেন কাফের ব্যক্তি দিয়েও। ওই যে বাহ্যিকভাবে এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে যুদ্ধ করলো, বুখারী রওয়ায়াতের মধ্যে আসছে, একদিন মানে সে প্রচণ্ড যুদ্ধ করেছে কাফেরদের মোকাবেলায় মুসলিমদের সাথে মিশে, সাহাবায়ে কেরামও তার এই সাহসিকতা তার এই তৎপরতা দেখে কি হয়েছেন, অভিভূত হয়েছেন যে আজকে তার মতো এই পরিমাণ শত্রুকে নাকানি চুবানি খাওয়াইছে এবং আমাদের জন্য যথেষ্ট হয়েছে, আর কেউ করে নেই। রাসূল সাল্লাম কি বলেছেন, ইন্না হুমিন আহলিন্না, সে জাহান্নামের অধিবাসী। ঘটনা তো জানা আছে আমাদের, দেখেন এই লোক ফাজের হওয়া সত্ত্বেও দিনের উপকার হয়েছে না হয়নি, তো কারো দ্বারা যে দিনের বাহ্যিক কাজ হলেই সে আল্লাহর কাছে কি হয়ে যাবে, মাকবুল হয়ে যাবে, এর কি নেই গ্যারান্টি নেই? তাহলে আমি কিসের প্রতিযোগিতায় লিপ্ত হলাম এখানে এসে? আমি যদি আল্লাহর জন্য কোরবানি দিতে পারি, নিবেদিত হয়ে যেতে পারি, তাহলেই আমি কি করতে পারি, আশা করতে পারি। আসলে এর সম্পূর্ণটার আসলে মূল সম্পর্ক হলো আল্লাহর সাথে সম্পর্কের, সেখানে সম্পর্ক পরিষ্কার সে সফল যে অবস্থায় থাকুক, জাহিরি নেতৃত্বে থাকলেও সে কি সফল, আর যদি সে নেতৃত্বে না থেকে একেবারে শাড়ির সবচেয়ে পিছনে থাকে, এমন দুরবস্থার মধ্যে থাকে যে কেউ তার কোনো সুপারিশ কবুল করে না, শুনে না। আসেন হাদিসের মধ্যে যে শ্রেষ্ঠ ব্যক্তি যে সে যদি সুপারিশ করে, সুপারিশ কবুল করা হয় না, কোনো মজলিসে থাকলে তাকে জিজ্ঞেস করা হয় না, মজলিসে না থাকলে তার খোঁজ নেওয়া হয় না যে অমুকে আসলো কি আসলো না, মালা না, সে না থাকলেও সমস্যা নেই, থাকলেও জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। তারপরও আল্লাহর কাছে মর্যাদা কি? এখন আসলে সে কুরবানিটা যদি ওই পর্যায়ে দিতে পারে, এই মর্যাদার সে নিয়ে নিবে। বিক্ষিপ্ত আলোচনা করা হলো, যদি কোনো হেদায়তের বিষয় এখানে থেকে থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এটা দিয়ে দেন, আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।